একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলি রে পাখি, একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলি রে পাখি। পাখি যদি মুক্তি চাও ও আমার মন পাখিটারে, মনের আনন্দে হরি গুণ গা। ও আমার মন পাখিটারে, মনের আনন্দে হরি গুণ গা। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি। পাখি যদি মুক্তি চাও Rothen.